الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله سبحانه وتعالى فمن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. قابل احترام بھائیو دوستو بزرگو دو باتیں اللہ جل جلالہ ومن والہ نے آسمان اوپر طے فرمائی. اللہ کا فیصلہ نہیں بدلتا. ایک بات یہ کہ دیندار کو اللہ کامیاب کرتے ہیں یہ طے شدہ ہے اور بے دین کو اللہ ناکام کرتے ہیں یہ بھی طے شدہ ہے. دیندار یعنی اتنا کامیاب ہوگا چاہے اس کے پاس مال ہو یا نہ ہو چاہے کرسی ہو یا نہ ہو کہ دینداری کے ساتھ کامیابی کا ملنا یہ یقینی ہے اور آسمانی فیصلہ ہے اور بے دینی کے ساتھ ناکامی کا آنا یہ بھی یقینی ہے اور آسمانی فیصلہ ہے. نحمدہ ونصلی علی رسولہ الکریم. اما بعد معزز مہمان اللہ جل جلالہ عما نوالہ الحمد ثنا کرار پر رسول مقبول صلی اللہ علیہ وسلم کے اوپر درود شریف پاٹھ کرار پر قرآن پاک کے تین جگہ تک تلاوت کریں تاپورے بولیں کہ اللہ جل جلالہ عما نوالہ দুইটা জিনিসকে সমস্ত মানুষের জন্য স্পষ্ট ভাবে ফয়সলা করে দিয়েছেন. একটা হলো যে ব্যক্তি দিনের উপর চলবে, দিন অনুযায়ী নিজের জিন্দগি করবে, দিনের সাথে নিজেকে সুসজ্জিত করবে, আল্লাহ তাআলা তাকে নিশ্চয়ই কামিয়াব করবেন. আর যে ব্যক্তি কিনা দিনের উপরে চলবে না, আল্লাহ তাআলা তাকে অবশ্যই নাকাম করবেন. মানে কামিয়াব হওয়ার জন্য না মালের প্রয়োজন, না রাজত্বের প্রয়োজন, না দুনিয়ার কোন জিনিসের প্রয়োজন. ফলে আল্লাহ তাআলা দিনের উপরে চলবে তো আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন চাইছে যে অবস্থায় হোক না কেন, আর দিনের উপরে চলবে না চাইছে যে অবস্থায় হোক না কেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই নাকাম করবেন. মাল কা মিলনা এ কামিয়াবি কি নিশানি নেই, মাল কা না মিলনা یہ ناکامی کی نشانی نہیں ہے. ہر حال میں اللہ کا حکم کا پورا ہونا یہ کامیابی کی نشانی ہے اور اللہ کا حکم کا ٹوٹنا یہ ناکامی کی نشانی ہے. اور یہ مال پاوا, مال نجر ہستگت ہوا, ایر ساتھ کامیابی کو سمپرک نہیں لگی. کامیابی سمپرک ہو لو نجر زندگی ہر گھترے اللہ فکر حکم کے نہیں آتا. যখনই আল্লাহ পাকের হুকুমের সাথে চলবে আল্লাহ তাআলা তাকে কামিয়াব অবশ্যই করবেন. দিনদারি কে সাথ আল্লাহ কে বাদে জিতনি রুহানি লাইন হ্যায় উসমে আল্লাহ কে বাদে কুরআন শরীফ মে মিলেঙ্গে, মাদি লাইন মে কোই বাদা নেই মিলতা. کہ شادی کرو ہم تمہیں اولاد دیں گے, یہ تو وعدہ نہیں ہے, یہ انسان کا تجربہ ہے. کاروبار کرو تمہارا کاروبار کو چمکائیں گے, یہ کوئی وعدہ نہیں ہے, یہ انسان کا تجربہ ہے. کبھی کاروبار چمکتا ہے کبھی نہیں چمکتا. کہ زمیندار کرو تمہاری زمین کو ہم بہت آباد کریں گے, یہ کوئی وعدہ نہیں. مادی لائن میں انسان کا تجربہ اور روحانی لائن میں اللہ کا وعدہ, یہ یاد رکھنا. وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ. بستی والے ایمان لے آئے, تقوی اختیار کر لیا, ہم برکتوں کے دروازے کھولیں گے, یہ اللہ کا وعدہ ہے. اس لیے اللہ کے حکم کو پورا کرنا, اس میں ہر حال میں اللہ نے کامیابی رکھی ہے. اور یہ چیزیں جو بیان کیے جا رہے ہیں یہ صرف مردوں کے لیے نہیں ہے, مردوں عورتوں اور بچوں سب کے لیے دین پر چلنا یہ اللہ کی طرف سے کہا گیا ہے. فرن جو ایک کیا ہوگا میرے بھائی, یہ کہنا کہ ہمیں اپنے دوستوں کے بیٹے ساتھی جو جنس تھی کہ جنس ہوئے, اسباب تھے کہ اسباب ہوئے, تو پھر دیکھا جنس کی طرح کے بلا ہوئے, بولے تو پھر دیکھا جنس شروع کرے کامیابی اللہ پر وعدہ. بھائی ہاں مانوس رہتا میرے بھائی, ایک تجربہ مانوس دیکھے آتے تھے এরকম হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ পাকের ওয়াদা নাই. উনি বলেন যে বিবাহ করলেই যে বাচ্চা হবে, এখানে আল্লাহ পাকের ওয়াদা নাই. হ্যাঁ মেরে ভাই, মানুষ দেখে আসতেছে যে বিবাহ সাথীর মাধ্যমেই সন্তান হচ্ছে, ফলে ব্যবসা বাণিজ্য করলেই যে মানুষ উন্নতি লাভ করবে, চাকরি বাকরি করলেই যে, কৃষি করলেই যে সে মেরে ভাই দুস্থ বুজুর্গ ফসল পেয়ে যাবে, এরকম ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে নাই. হ্যাঁ মানুষ দেখে আসতেছে মেরে ভাই দুস্থ বুজুর্গ, এগুলো হলো মানুষের একটা তাজরেবা, মানুষ মেরে ভাই পেয়ে যাচ্ছে এরকম এরকম, কিন্তু আসলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের পক্ষ থেকে নিশ্চিত ভাবে ওয়াদা এখানে নাই. আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা কোথায় আছে? পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা আছে হলো আল্লাহ পাকের হুকুম মানার মাঝে. ফলে যেই কিনা আল্লাহ পাকের হুকুম মানবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নিজের জিন্দিগি কি করবে, আল্লাহ তারা তাকে অবশ্যই অবশ্যই তাকে জিন্দিগিতে কামিয়াব করবেন. উনি কোরআনে পাঁচের আয়াত তেলাওয়াত করেন, বলো আপনা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলে যদি নাকি এলাকাবাসী মেরে ভাই কোন একটা শহরবাসী, কোন একজন গ্রামবাসী অথবা কোন দেশের বাসী যদি নাকি নিজেদের জিন্দগিতে আল্লাহ পাকের হুকুম নবীজির পরিক্রমা নিয়ে আসে, অর্থাৎ ঈমানকে সুন্দর থেকে সুন্দর করে আর ঈমানের উচ্চতায় পৌঁছে আর ঈমান অনুযায়ী নিজের জিন্দগিকে গড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সর্বক্ষেত্রে সব জায়গা থেকে চতুর্থিক দিক থেকে রহমতের বরকতের দরজাগুলোকে আল্লাহ তাদের জন্য খুলে দিবেন, এতে কোনো সন্দেহ নাই. আর এ ওয়াদা আল্লাহ পাচ্ছেন এমন না কোনো পুরুষের জন্য, বলে পুরুষ হোক মা বই হোক, বাচ্চা হোক জোয়ান হোক, যে কোনো দেশের যে কোনো রঙের যে কোনো বাচ্চা যে কোনো বর্ণেরই হোক না কেন, যখন কিনা নিজের জিন্দগি দিন দ্বারা সৃষ্টি করবে আল্লাহ তাআলার সাথে তার ওয়াদাকে সামিল হাল করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অবশ্যই কামিয়াব করবেন. دنیا میں مردوں سے زیادہ عورتیں اور عورتوں سے زیادہ بچے ہیں, تو مردوں عورتوں اور بچوں سب نے دین کا آنا ضروری, یہ نہیں کہ شوہر دیندار ہے یہ دین رہے, یہ نہیں ماں باپ دیندار ہے اولاد کے دین رہے, یہ نہیں. اللہ تعالیٰ قرآن میں فرماتے ہیں کہ سب کے لیے اللہ تعالیٰ اعلان فرماتے ہیں, یا ایھا الذین آمنوا انفسکم واہلیکم نارا, ایمان والو اپنے آپ کو بھی جہنم سے بچاؤ اور اپنے گھر والوں کو بھی جہنم سے بچاؤ. خالی مردوں کے لیے جنت نہیں ہے, جنت تو مردوں کے لیے بھی ہے, عورتوں کے لیے بھی ہے, بچوں کے لیے بھی ہے. پر یہ عورتوں میں بچوں میں مردوں میں دین کیسے آئے گا؟ آسان نسخہ اس کا یہ ہے کہ ہر آدمی اپنی مسجد میں مقامی کام میں لگے, یہ اجتماع ہوتے ہیں ایک دم وقت کی چیز ہے, تین دن کا اجتماع ہو گیا, آج میں گھر پر چلا گیا دین کی بات سن لی, لیکن روزانہ گھر میں دین کی بات کیسے کہی جائے گی؟ یہ کہا اپنے مقامی مسجد میں لگے, مقامی کام کرے, گھر کی تعلیم کرے, تو کچھ نہ کچھ اللہ رسول کی بات عورتوں کے کانوں میں بھی پڑے گی, مردوں کے کانوں میں, بچوں کے کانوں میں بھی پڑے گی, تقویٰ آئے گا. کسی زمانے میں عورتیں اتنی تقوی والی ہوتی تھی کہ شوہر جب گھر سے نکلتا تھا اپنے کاروبار کے لیے تو یہ دیندار خاتون دروازے پر آ کر جملہ کہتی تھی, یا رجل اتق اللہ دینا, میرے پیارے شوہر روزی روٹی کے لیے جا رہے ہو, ہمارے بارے میں اللہ سے ڈرتے رہنا. تو شوہر پوچھتا کیا مطلب اللہ سے ڈرنے کا, یہ بار روزی روٹی لینے جا رہے ہو, حلال لقمہ لانا, حرام مت لانا, اس لیے کہ ہم پاپا کو برداشت کر سکتی ہیں لیکن جہنم کیا برداشت نہیں کر سکتی. یہ عورتوں کا دین تھا, اس لیے عورتوں کا بھی دین ہو, بچوں کا بھی دین ہو, مردوں کا بھی دین ہو, اس کے لیے مقامی کام میں ہر آدمی کا جڑنا بہت ضروری ہے. برنجے دنیا مدد আমি আপনি যদি পরিশ্রম খান দেখি তাহলে দেখবো যে যেমন পুরুষ তার চেয়ে অনেক বেশি হলো মা বোন মহিলা, এবং তাদের চেয়ে অনেক বেশি হলো বাচ্চা কাচ্চা. মেরে ভাই বক্তর বন্ধুগণ বলেন যে দিন শুধু পুরুষের মধ্যে আসবে তাই না, মানে যেমন কিনা দিন পুরুষের মধ্যে আসবে এমনি ভাবে মা বোনের মধ্যে আসবে, এমনি ভাবে বাচ্চাদের মধ্যে আসবে. কারণ আল্লাহ আমানু জান্নাত শুধু পুরুষদের জন্য বানাইছেন যে এরকম না, পরন্তু জান্নাত তো যেমন কিনা পুরুষদের জন্য এমনি ভাবে মা বোনদের জন্য, এমন কি মেরে ভাই বাচ্চা কাচ্চাদের জন্য, পরন্তু যে বৃদ্ধদের জন্য এমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচা, যেমন পুরুষদের কাজ এমনি মা বোনদের কাজ, এমনই ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবার জন্যই মেরে ভাই বস্তুর বুজুর্গ চেষ্টা দিয়ে করতে হবে. এই জন্যই আল্লাহ কালামে পাঁচের মাঝে ওরা এরশাদ করে আসেন হে মোমিন সকল, আরে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এমনি ভাবে যেমন কিনা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এমনি ভাবে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন মানে তাদেরকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য. মেরে ভাই বস্তু বুজুর্গ আমাদের কি করণীয়, মানে সবার জাহান দিনের মাঝে সবার জিন্দিগিতে দিন এসে যায়, দিন আসবে কিভাবে, ফলে দিন আসবে অসম্ভব হলো মেরে ভাই বস্তু বুজুর্গ মাখামি মেহনত. উনি বলেন যে ভাই আমরা যে এখানে তোমার মাঝে জমা হয়েছি একত্রিত হয়েছি এটা তো হলো সবাই একটার মেহনত, কিন্তু মেরে ভাই এক তোমার মাঝে জমা হওয়ার দ্বারা আমাদের যাতে মাখামি মেহনত অর্থাৎ এলাকায় যে মেহনতটা করে থাকি ওই মেহনতটা মজবুত থেকে মজবুত হয়, দৃঢ় থেকে দৃঢ় হয়, পোক্তা থেকে পোক্তা হয়, শক্তিশালী থেকে শক্তিশালী হয়, এটাই মেরে ভাই বস্তুর বদ্রব এখান থেকে জমা হচ্ছে. কারণ এলাকার মেহনত যখন মজবুত হবে তখন যেমন কিনা মেরে ভাই এই মেহনতের আসল এই মেহনতের প্রতিক্রিয়া এই মেহনতের নতিজা যেমন নাকি ফল যেমন কি পুরুষের মাঝে বই প্রকাশ ঘটবে এমনি ভাবে মা বোনদের মাঝে ঘটবে, এমনি ভাবে বাচ্চা কাচ্চাদের মাঝেও ঘটবে. মেরে ভাই মা বোন চিন্তার হবে, বাচ্চা কাচ্চাও চিন্তার হবে, তৃপ্ত এবং জোয়ান সবার মাঝে দিন আসবে ওই মাকামি মেহনতের মাধ্যমে এলাকার মেহনতের মাধ্যমে. উনি বলেন যে ভাই যখন কিনা মা বোনদের মাঝে দিন আসবে তো মা বোনও চিন্তা করবে যাতে করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি. উনি বলেন যে একটা সময় এমন অতিবাহিত হয়েছে যখন কিনা মা বোন পুরুষদেরকে বলছেন যে তোমরা কি করো আল্লাহ পাককে ভয় করো, ইত্তাকিল্লাহ হাফিনা, মানে আমাদের ব্যাপারে তোমরা আল্লাহ পাককে ভয় করবে. পুরুষ যখন নাকি কামাই রোজগার করার জন্য ঘর থেকে বাহির হয়ে দরজা রাখছিল এমন সময় তিনি বলতেছিলেন যে আল্লাহ পাককে আমাদের ব্যাপারে ভয় কর. পুরুষ জিজ্ঞেস করতো কি অর্থ দান অর্থ কি, ফলে মা বোন বলছেন অর্থ হলো আমাদের জন্য যে কামাই করবে, আমাদের জন্য লোকমা নিয়ে আসবে, খানা নিয়ে আসবে, আমাদের জন্য যে খাদ্যদ্রব্য দিয়ে আসবে ওনারা সে হারাম কামাই করবে না, হালাল কামাই করবে. কারণ হালাল খাদ্যদ্রব্য দ্বারা যে শক্তি সঞ্চয় হবে, যে রক্ত হবে, পুষ্ট হবে, যে হাড্ডি হবে, ফলে তা তো জাহান্নামের চিন্তন হবে. মেরে ভাই বস্তুর বুজুর্গ এই দিন যাতে সবার মাঝে আসে এর জন্যই এলাকার মেহনত, আর ওই এলাকার মেহনতকে শক্তিশালী করার জন্যই মেরে ভাই বস্তুর বুজুর্গ শক্তি পৌঁছানোর জন্যই আমি আপনি এখানে একত্রিত হয়েছি. ফলে এলাকার মাঝে যখন নাকি দিন জারি আসবে সবার মাঝে দিন জারি আসবে সবাই কিনা আল্লাহ পাককে ভয় করবে, সর্বশ্রেষ্ঠ এলাকায় দিন জারি আসার জন্যই মেরে ভাই বস্তুর বুজুর্গ এলাকার মেহনত. ইতনা ঈমান কা সিখনা হর মুসলমান আকিল আলিম মর্দ আর ঔরত পর ফর্জ আইন হ্যায়, ইতনা ঈমান কা সিখনা হর মুসলমান আকিল বালিগ মর্দ আর ঔরত পর ফর্জ আইন হ্যায়, যে ঈমান কিস মুসলমান কো হালাল পর খড়া কর দে, যে ঈমান কিস মুসলমান কো হারাম সে রোক দে. উলামা নে লিখা হ্যায় কি ইতনে ইবতার কা সিখনা, আব আগর ও সিখ না সকা আর সিখনে কি কোশিশ কি আর আজকে উসকা ইন্তকাল হো গিয়া, উম্মীদ হ্যায় কি আল্লাহ তালা উসে সিখ হলু শুমার করেনগে, ইসলিয়ে কো মঞ্জিল কি তরফ চল পড়া থা. উলামা নে লিখা হ্যায় কি ইতনে ঈমান কা সিখনা হর মুসলমান আকিল বালিগ পর জরুরি হ্যায়, যে ঈমান মুসলমান কো হালাল পর খড়া করে. আজ হামারা ঈমান কমজোর হুয়া, رات کو مائیں اپنے بچوں کو سلاتی ہے, بچہ بیٹا جلدی سو جا, صبح اسکول جانا ہے. کیا مطلب اسکول جانے کا؟ سو جا صبح جلدی اٹھنا, یہ نہیں کہتی جلدی سو جا صبح نماز پڑھنی ہے. چلے کہیے کہ جلدی سو صبح فجر کی نماز پڑھنی ہے. یہ ایمان کی کمزوری کی نشانی ہے. اس کے لیے ایمان کا سیکھنا ضروری ہے, اور یہ بغیر محنت کے آدمی ایمان نہیں سیکھ سکتا. وہی بنیں گے ایسوں سے ایمان سیکھنا پرتک سماج سمجھ ضروری. دوسروں کو ایمان نہ کی تاکہ اللہ فکر ہر نفر مانی سکے, اللہ فکر ہر حلال کھڑا کرا دے, ہر نفر مانی سکے بتا دے. بولے ایسے ایمان سوار سمجھ سیکھا ضروری. উনি বলেন যে আজ আমাদের ইমান এতই কমজোর হয়ে গেছে যে আল্লাহ পাকের হুকুমের উপর না মেরে ভাই কি করতেছেন খারাপ করতেছে, না আল্লাহ পাকের হুকুম থেকে আমাদেরকে নিষেধ করতেছে. উনি বলেন যে আজকাল আমাদের ইমান যে কমজোর হয়েছে তা আমি আপনি শুনবো কিভাবে? উনি বলেন যে আজকাল মা বোন কি করে থাকে বাচ্চাদেরকে, বলে বেটা জলদি করে শুয়ে পড়ো, কারণ কি বলে জলদি করে না শুলে তোমার বউ পুরা হবে না, তোমাকে তো সকালে স্কুল যেতে হবে. কিন্তু মেরে ভাই উত্তর বুজুর্গ কোনো মা তো এই কথা বলেন না, খুব কমই বলে থাকেন যে বেটারা জলদি করে শুয়ে পড়ো, যে তোমাকে রূপকার খুঁজতে হবে, আল্লাহ পাকের কাছে কানতে হবে, নিজের জন্য আখেরাতের জন্য কি উন্নতের জন্য দোয়া করতে হবে. এমন কয়েকটা মাই না আছে মেরে ভাই উত্তর বুজুর্গ শিখাচ্ছে. কিন্তু মেরে ভাই বলেন যে আমি আপনি যদি ইমাম শিখা শুরু করে দিই, বলে শুরু করছি শিখা শিখবো ইমাম লক্ষ্য বস্তু এমন ইমান যে ইমান কিনা আমাকে আল্লাহ পাকের হার নিষেধ থেকে বারণ করবে, আল্লাহ পাকের হার হুকুমের উপরে খারাপ করবে. কিন্তু মেরে ভাই উত্তর বুজুর্গ ওই উদ্দেশ্যের লক্ষ্যে পৌঁছার আগেই যদি নাকি আমার মৃত্যু হয়ে যায়, উনি বলেন যে আল্লাহ তালার কাছে আশা করা যায় যে আল্লাহ তালা আমাকে ওই সমস্ত মানুষ যারা নাকি ইমান শিখছেন ইমানের উপরে চলছেন ইমানের দাবি পূরণ করছেন তাদের মাঝে আল্লাহ তালা আমাকে আপনাকে সামিল করবেন. কারণ হলো কি বলে আল্লাহ তালা তিনি অবস্থা জানেন আমি কিনা এই লক্ষ্যে উঠছিলাম, আমি কিনা এই লক্ষ্যের সামনে পা রাখছিলাম, তোলা শুরু করছিলাম. এই জন্য মেরে ভাই সার ব্যক্তির উপরে চাই সে পুরুষ হোক অথবা মা বই হোক, চাই সে জোয়ান হোক অথবা বৃদ্ধ হোক, যে কোনো রঙের হোক না কেন হার ব্যক্তির উপরে ফরজ হলো কতটুকু ইমান শিক্ষা করা, কতটুকু ইমানের দ্বারা তাকে আল্লাহ পাকের হুকুমের উপর চলা সহজ হয়. ইমান পর এক মুখতসর শিক্ষা শোনা দেতা হুম হাদিস শরীফ মে আতা হে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কা ইন্তিকাল কা ওয়াক্ত করিব আয়া, হযরত উসমান মাল লেকর পৌঁছে, হাদিয়া হে মেরি তরফ সে আপকো. আব্দুল্লাহ ইবনে মাসউদ নে কাহা میں دنیا سے جا رہا ہوں, تم مجھے مال دے رہے ہو, مال کا اور موت کا کیا جوڑ؟ حضرت عثمان نے جواب دیا ان لڑکا بنا تم کثیرا, تیری لڑکیاں بہت ہیں اور تیرے گھر میں مال نہیں ہے, میں چاہتا ہوں کہ اس مال کا مالک تجھے بناؤں تاکہ تیرے انتقال کے بعد تیری بیٹیوں میں ورثے میں یہ مال تقسیم ہو اور تیرے گھر میں فاقہ نہ رہے. تو عبداللہ بن مسعود نے مومنا جواب دیا یہ کہا میرے بھائی عثمان یہ مال تمہیں مبارک, مجھے اس مال کی ضرورت نہیں ہے, حضور صلی اللہ علیہ وسلم نے مجھے بتایا ہے جس گھر میں رات کے وقت میں سور واقعہ پڑھی جاتی ہے اس گھر میں کبھی فاقہ نہیں آتا, میں نے میری بچیوں کی عادت ڈال رکھی ہے روزانہ رات کو سونے سے پہلے سور واقعہ پڑھ کے سو جایا کرتی ہیں, میری بچیوں پر کبھی فاقہ نہیں آ سکتا. یہ ایمان تھا. উনি বলেন যে ইমান যখন আসবে ইমান তার দাবিকে নিয়ে আসবে, ইমান তার মেরে ভাই দাবিকে নিয়ে আসবে মানে কি বলে ইমানের কিছু চাহিদা আছে, ইমান চায় মানুষ এখন নাকি যেন কিনা ইমানের দাবিতে ইমানের চাওয়ায় সবাই কল্যাণ হয় সুসজ্জিত হয় নিজের জিন্দিগির হার ক্ষেত্রকে ইমানের দাবিতে কি করেন আলোকিত করেন. বলেন যে আমি একটা আপনাদের একটা অজ্ঞা ঘটনাই ঘটনা শোনাই, হয়তো টিপের মতো জানাব এন্তকালের পূর্ব মুহূর্তে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমিরুল মুমিনীন ছিলেন, তিনি কিনা ওনার কাছে আসতেন আর এসে ওনার অবস্থা সব দেখলেন, দেখে বললেন যে ভাই ইবনে মাসউদ আমি তোমাকে কিছু মাল দিতে চাচ্ছি. উনি বলেন আমার এখন যাওয়ার সময় বিদায়ের পালা, দুনিয়ার থেকে যাচ্ছি, এই সময় আমি মাল দিয়ে কি করবো, কি প্রয়োজন আমার, মানুষ পাঠে আমার সাথে কি সম্পর্ক? বলে আমি তোমার অবস্থা দেখছি তিন টাকা বানা তুমি কাটিয়া তোমার অনেক মেয়ের হয়ে গেছে, আর তুমি যখন নাকি ইন্তেকাল করবে তো তোমার মেয়েরা এই সমস্ত মালগুলো তোমার বিদায় তোমার মেয়েরা আপত্তি বন্টন করে নিবে, যাতে করে তাদের কি কিনা অপমান করে নিতে না পেয়ে যায়, কোথায় দরিদ্রতায় না পেয়ে যায়। তিনি কি বলছেন বলে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শুনছি যে দেখছি কিনা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তাআলা তাকে না খাওয়া অভাব অনুভব থেকে আল্লাহ মুক্ত রাখবেন। আর আমি কিনা আমার মেয়েদেরকে সুরায়ে ওয়াকিয়া শিখেছি এবং এই আমলে অভ্যস্ত করেছি, তারা কখনো সুরায়ে ওয়াকিয়া না পড়ে ছয় না বিদায়। আমি কখনো তাদের ব্যাপারে এই ব্যাপারে শঙ্কিত নই যে আমি এই ব্যাপারে ভীত নই যে তারা আমার পরে অভাবে অভাবগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ফলে ইমান যখন আসবে সেই ইমানের কিছু চাহিদা রয়ে গেছে, ইমানের কিছু দাবি রয়ে গেছে, ইমান তার চাহিদা এবং ইমান তার দাবি সহ নিয়ে আসবে। অর্থাৎ তার দিন থেকে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম সুসজ্জিত হবে, ফুটে উঠবে। আর আল্লাহ তাআলা তো বহুত বড় করিম হ্যায়, আল্লাহ তো বহুত বড় রহিম হ্যায়। হাদিসে কে আন্দর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইস উম্মত কে বারে মে বহুত হাদিস বতাই ফজিলত কি, বহুত হাদিস হ্যায়। পিছলে উম্মত কো মুকাবলে মে হামারা ভাও আল্লাহ নে বহুত বড়ায়া হ্যায়। ہماری عمر تو کر دی 60 سال 70 سال، لیکن ہمارا ویٹ کر دیا بہت زیادہ۔ ایک مرتبہ خالی سبحان اللہ و بحمدہ پڑھ لو تو حدیث شریف میں آتا ہے جنت میں کھجور کا درخت لگ جاتا ہے۔ ایک مرتبہ خالی سبحان اللہ و بحمدہ پڑھتے ہی اگر جنت میں جو کھجور کا درخت لگے گا وہ لکڑی کا نہیں لگے گا۔ حدیث شریف میں آتا ہے سونے کا تنا ہوگا، موتیوں کے تنے ہوں گے اور اس پر کھجوریں لگی ہوئی ہوں گی۔ ایک مرتبہ پڑھنے پر یہ فضیلت ہے، یہ حضور صلی اللہ علیہ وسلم نے بتایا۔ اگر اللہ جل جلالہ ہمارا بڑا کریم بڑا رحیم، আমাদের কি কিনা তিনি নাসাইতে দেনেওয়ালা, আর আমাকে কিনা আমাদের কি কিনা এই উম্মত আল্লাহ তাআলা বড়ই মাফ করনেওয়ালা, বড়ই ক্ষমা করনেওয়ালা। উনি বলেন যে এই উম্মতের দাম তো আল্লাহ তাআলা অনেক বাড়াইছেন। উমর বয়স দিয়েছেন 60-70 বছর কিন্তু তার রেট অর্থাৎ তার দাম আল্লাহ অনেক বাড়াইছেন। এই উম্মত কিনা একবার বলিবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা খেজুর গাছ দান করবেন। মেরে ভাই এই খেজুর গাছের অবস্থা কি? বলে এই খেজুর গাছ লাঠির খেজুর গাছ হবে না, অর্থাৎ আমার দুনিয়াতে যেমন একটি কাঠের হয় লাঠি হয়, মেরে ভাই লাঠির হবে না, বরঞ্চ এ তো মেরে ভাই অস্ত্র স্বর্ণের হবে। আর তার মধ্যে যে খেজুর হবে খেজুরের বীচি, মেরে ভাই দোস্তর বুঝতে পারে, তার মধ্যে যে খেজুর হবে খেজুরের বীচি হবে। বলে খেজুরের বীচির দানা দুনিয়ার খেজুরের দানার মতো হবে না, মেরে ভাই দোস্তর বুঝতে এমন না দুনিয়ার মতো যে একবার খেলাম শেষ হয়ে গেলাম, না না না। বলে যতই খাবো ততই যেন ফুরাই না, আস্তে আস্তে তার মেরে ভাই সাপ পাবে থাকতে সবই যেন মেরে ভাই দোস্তর বুঝতে দিন দিন বৃদ্ধি পাবে। এমন একটা খেজুর গাছ একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার ফলে আল্লাহ দান করবেন। তোমার শান্তির তসলিম হে ইয়ে যে কলমা হে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ইসে বাকিয়াত সালেহাত কহতে হ্যায়। বাকি রহনে ওয়ালে নেকিয়া সহি হাদিস শরীফ মে হ্যায় কি জব বান্দা ইসে পড়তা হ্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا الہ الا اللہ اللہ اکبر، یہ چار جملے میں نے پڑھے، چار کھجور کے درخت میرے لیے جنت میں لگ گئے۔ اور احد پہاڑ سے زیادہ سبحان اللہ کہنا احد پہاڑ سے زیادہ ثواب ہے، الحمد للہ کہنا احد پہاڑ سے زیادہ ثواب ہے۔ تیسری بات یہ کہ ہم اللہ کو یاد کریں گے اللہ ہمیں یاد کرے گا۔ چوتھی بات یہ اللہ ہمارے ساتھ ہو جائے گا۔ پانچویں بات یہ کئی حدیث شریف میں یہ بھی آتا ہے جب یہ چار جملے آدمی پڑھتا ہے تو آسمانوں پر اللہ تعالیٰ کہتے ہیں وارے واہ میرا بندہ آج مسلمان ہو گیا، کہ میرے بندے نے آج مجھے سونپ دیا، کتنی بڑی فضیلت ہے۔ اس لیے صبح شام 100 مرتبہ سبحان اللہ الحمد للہ ولا الہ الا اللہ اللہ اکبر ولا حول ولا قوة الا بالله 100 مرتبہ صبح 100 مرتبہ شام، بہت دھیان سے آدمی پڑھے، اس طرح سے پڑھے کہ میں اللہ کو یاد کر رہا ہوں، اللہ مجھے یاد کر رہا ہے، اللہ میرے ساتھ ہے، اللہ فرشتوں کے مجلس میں میرا تذکرہ کر رہا ہے، اور اللہ کہہ رہا ہے کہ آج میرے بندے نے مجھے سونپ دیا۔ ایک حدیث میں یہ ہے کہ یہ کہتا ہے کہ آج میرے بندے نے مجھے سونپ دیا، اور ایک حدیث میں یہ ہے کہ اللہ کہتا ہے کہ آج میرا بندہ مسلمان ہو گیا، خوش ہو کر اللہ جواب دیتے ہیں، کتنی بڑی چیز ہے۔ উনি বলেন যে সকাল বিকেল আমরা তসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ফলে সকালে 100 দুবার পড়ে থাকি, বিকেলে 100 দুবার পড়ে থাকি, তাই না ভাই? উনি বলেন যে এই কালিমাত গুলো মেরে ভাই দোস্ত বুজুর্গ তার দাম কি? মানুষ যে জিনিসের দাম জানে ওই জিনিসই তার জিন্দিগিতে মেরে ভাই মূল্যায়ন এবং মূল্য হিসাবে তার যার সামনে দামি হিসাবে মেরে ভাই দুঃখ বলে গিয়েছে যায় বলেন বলেন যে এই কানিমাত গুলোকে হাদিসের বাসায় পাঁচ ইয়াদ হাত করা হয় এইরকম আমল যে আমল গুলো কিনা উত্তম থেকে উত্তম এবং এগুলো সব বাকি থাকবে তখনও সে সবার নয় উনি বলেন যে এই যে চারটা জুমলা চারটা বাক্য আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই মেরে ভাই দুঃখুর বুজুর্গ এক একটার ফলে আল্লাহ তালা জান্নাতে এক একটা করে ওই যে খেজুর গাছের কথা বলা হয়েছে স্বর্ণের খেজুর গাছ মেরে ভাই তার একুশে একুশের দানা দেওয়া হবে তার দিকে ফলে তার মেরে ভাই ঘুরলি ফলে এরকম মেরে ভাই খেজুর গাছ আল্লাহ তালা এক একটা কালিমার বিনিময়ে দান করবেন তাহলে চারটার বিনিময়ে কয়টা খেজুর গাছ হবে চারটা খেজুর গাছ হবে এখানে কি শেষ না মেরে ভাই উত্তর বুজুর্গ ফলে সুবহান আল্লাহ আগমনি মহল ফলে উহুদ পাহাড়ের চেয়ে উত্তম হবে সুবহান আল্লাহ এমনি ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ এক একটা কালিমা বহু পারস্য বুঝি ভাই উত্তম বলেন যে মেরে ভাই আল্লাহ তাআলা বলেন যে আমার বন্দা আমাকে স্মরণ করতেছে আর আমার বন্দা যখন আমাকে স্মরণ করবে আমিও তাকে স্মরণ করবো বলে আমার বন্দা যখন নাকি আমাকে স্মরণ করবে তা আমি তার সাথে হয়ে যাব বলে আমার বন্দা যখন আমাকে সকল স্মরণ করতেছে এই কালিমা দিয়ে আল্লাহ তোমার খুশি করে বলে এই ফেরেশতারা দেখলে কি আমার বন্দা কিনা সে আমার সে নিজেকে আমার সামনে একদম আমরা বলি না নিজেকে আপনার সামনে সপর্দ করে দিলাম মানে আমি আমাকে নিজেকে আল্লাহ তোমার সামনে যেন প্রত্যেকটা বন্দা নিজেকে একবারে দিয়ে দিল বলে আল্লাহ দিয়ে দিলাম আমি আপনাকে আমার সামনে মেরে ভাই উত্তর বুজুর্গ বলে আল্লাহ তালা ঘোষণা করেন বন্দা কিনা নিজে মুসলমান অর্থাৎ সেরেন্ডার করে দিল বললে আল্লাহ আমি আপনার সামনে সব কিছু রেখে দিলাম মেরে ভাই উত্তর বুজুর্গ মুসলমান হয়ে গেলাম বলে এই জিহানের সুই এই কালিমাত গুরু সকালে বিকাল যদি একশো বার করে করা হয় একবার করলেই বিনিময় যদি রোজানা একশো বার করে করা হয় তাহলে কি বিনিময় হবে কল্পনা করা যায় কি ভাই এই জন্য সব জিহানের সহিত সকালে একশতবার বিকালে একশতবার আদায় করবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে কি সুন্নাত কে লিয়ে বহুত খুশি লেকে বয়ান মিয়া বিবি হাদিস শরীফ মে আতা হে আবু সাঈদ খুদরী কি রিওয়ায়াত হে রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মিয়া বিবি এক দূসরে কি তরফ দেখ কর মুস্কুরাতে হে তো ইন দোনো কো দেখ কর আল্লাহ ভি মুস্কুরাতে হে কিতনে বড়ি মজলিস হে আচ্ছা মিয়া বিবি দোনো এক দূসরে কো মুসাফা করতে হে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হে দোনোঁ কে উঙ্গলিয়ো সে এসে গুনা নিকলতে হ্যাঁ ঝড়তে হ্যাঁ দোনোঁ কে উঙ্গলিয়ো সে জিস তরিকে সে পানি নল সে নিকলতা হ্যায় বিবি কে সাথ জিস তরিকে সে দোনোঁ কে গুনাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা গিরাতে হ্যায় মাফ করতে হ্যায় ইয়ে ফজিলত বয়ান কি আল্লাহ বহুত দেনে ওয়ালে হ্যায় বহুত দেনে ওয়ালে বলে আল্লাহ তাআলা তো উম্মত কে বহুত দেনে ওয়ালা যেটা মেয়ে ভাই বলার মতো না উনি বলেন যে দেখেন সাধারণ একটা জিনিস মানে একজন বিবি আর একজন স্বামী স্বামী আর স্ত্রী দুজনে একে অপরের দিকে তাকে অনেক সময় হয় নিজেদের মধ্যে একটা একরকম ভাব আছে একে অপরকে দেখে হাসে মেরে ভাই মুচকি হাসি দেয় হাজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয় বলেন স্বামী আর স্ত্রী যখন নাকি একে অপরকে দেখে মুচকি হাসি দেয় একে অপরকে দেখে হাসি দেয় দিল থেকে খুশি হয় বলে আল্লাহ তাআলাও তাদের এই অবস্থা দেখে হাসেন খুশি হন দেখলে আমার বন্দা খুশি তো আমিও খুশি মেরে ভাই বস্তুর বুজুর্গ বলেন যে একে অপরের সাথে মুসাফাত করে ফলে মুসাফা যখন করে তো আঙ্গুল থেকে গোনাগুলো এরকম ভাবে স্প্রেডে বাহির হয়ে যায় যেমন কিনা ওই যে নখ থেকে পানি যখন নাকি কল ছাড়া হয় টেপ থেকে পানিটা যেমন নাকি স্প্রেডে পড়ে তার শরীর থেকে গোনাগুলো এরকম ভাবে স্প্রেডে পড়ে যায় মেরে ভাই আল্লাহ তোমার দেহের অনেক রকম সুবিধা এবং অনেক রকম ফাজাইল দান করতেন হযরত জিবরীল সালাম আয় হাদিস শরীফে আসা আর বর্ণনা হযরত হর নবী কো এক দোয়া কা চান্স মিলা হ্যায় वो कबूल होगी जो मांगेगा वो कबूल होगी नबी की हर दुआ कबूल होती है कभी देर से होती है कभी जल्दी होती है एक दुआ का चांद ऐसा मिला जो मांगोगे उसी वक्त मिलेगा हर नबी ने अपना हक ले लिया आपका भी हक है हजरत आप भी मांग लीजिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने यूं देखा मेरा जिब्रील मेरा हक है कहा हाँ आपका हक है कि क्या जिब्रील जरूरी है मैं जमीन पर मांगू আর নবীন জমিন পর মানলি আপনার চান্স লে আপনার হাত লে ক্যা জরুরি হ্যাঁ জমিন পর মানুষ পড়েগা তো পুছো چاہے اللہ تعالیٰ سے پوچھ رہے ہیں، نبی جی پوچھ رہے ہیں کیا میرا حق زمین پر مانگوں یہ ضروری ہے؟ اللہ نے کہا نہیں نہیں وہ تو آپ کا حق ہے، جہاں مانگنا چاہو مانگو. واپس آئے جبرائیل علیہ السلام، جہاں مانگنا ہے مانگے. تو آپ نے فرمایا زمین پر نہیں مانگتا، اصل کا میدان میں مانگوں گا. کہاں سپنا وہاں کے لیے رکھ دیا. صحابہ نے پوچھا گھر تک کیا مانگیں گے؟ یہ کہا میرے جو نگار امتی ہے ان کو جنت میں لے جاؤں گا. یہ سب تک اس امت کے ساتھ ملنجر حضرت جبرائیل علیہ السلام নবীজির কাছে আসলেন এবং এসে বললেন যে আবার রাসূলুল্লাহ প্রত্যেকটা নবীকেই কিনা একটা স্পেশাল দোয়া, মানে বিশেষ দোয়া যে আপনি চাইবেন আর অবশ্যই তা কবুল করা হবে. ফলে প্রত্যেক নবীর শব্দই কবুল, কিন্তু তারপরে বিশেষ একটা দোয়া, বিশেষ একটা সুযোগ. ফলে যদি সমস্ত নবীর এইটি দেওয়া হয়েছে আর সমস্ত নবীর এই কিনা তা চাইছেন আর পেয়েও গেছেন, ফলে আপনার জন্য এই স্পেশাল সুযোগটা রয়ে গেছে, আপনিও চাইলে নিয়ে নিতে পারেন. তাহলে এই পথটা আপনি কবে কার জন্য রাখছেন, কখন তা আপনি ব্যবহার করবেন এবং কোন কাজে ব্যবহার করবেন? ফলে এই দোয়া আমি স্পেশাল দোয়া লিখে নিছি কেমতের দিন আমার সমাচার কম্মতের নাগাতের জন্য আমি এই দোয়াটাকে ব্যবহার করব. ইসলিয়ে সুবহ শাম কি তসবিহ আর দিন কা ইহতিমাম আজ সারা মজমা ইয়ে নিয়ত করে কি হাম জেসে আপনি দিন কা ফিকর করতে হ্যায় আপনি ভি বচ্চো কে ভি দিন কা ফিকর করেঙ্গে কহো ইনশাআল্লাহ. اور مقامی کام کرنا ہے مقامی کام مقامی کام مقامی کام تو روزانہ آدمی کا جو فلٹر ہوتا رہے گا یار کیا رہے گا کروگے ان شاء اللہ. اسی طریقے سے جو سو مرتبہ درود شریف صبح اور شام حدیث شریف میں درود شریف کے بہت فضائل ہیں، بہت فضائل حدیثوں میں آتا ہے. ایک فضل بیان کرتا ہوں تو بہت ہی زیادہ اہم ہے، وہ یہ کہ آدمی جب درود پڑتا ہے تو فرشتہ وہاں جا کر اس کے ماں باپ کے نام کے ساتھ درود پیش کرتا ہے کہ فلاں نے فلاں کے بیٹے نے فلاں کی بیٹی نے آپ کے بھی یہ درود بھیجا ہے. تو روزانہ حدیث شریف میں آتا ہے کہ پڑھنے والے کا جو ہے نام پہنچتا ہے دربار میں، پڑھنے والے کا نام، تو اس کی ماں کا نام، اس کے باپ کا نام. اس لیے سو مرتبہ درود شریف کا بھی اہتمام ہو، اور بہترین درود وہ ہے جو صحیح بخاری شریف میں جو نمازیں پڑھی جاتی ہیں. درود شریف کے سیوے بہت ہیں، لیکن علماء نے لکھا ہے کہ یہ وہ درود ہے جو حضور صلی اللہ علیہ وسلم کی زبان سے نکلا. آپ صلی اللہ علیہ وسلم کی زبان سے نکلے ہوئے جملے، اس کا موڈ ہی الگ ہوتا ہے، اس کا درجہ ہی الگ ہے، تو اس کی عظمت ہی الگ ہے کہ رما میں پڑھی جاتی ہے. تو مرتبہ آدمی اہتمام کے ساتھ درود ابراہیم بھی پڑھے اور پھر سو مرتبہ استغفار پڑھے اس کے بعد شام. ولی بنیں جی جمع میرے خیزت پر بزرگو ফলে সকাল বিকাল তসবিহাতের খুব ইহতিমাম করব। মেরে ভাই এমনি ভাবে বিবি বাচ্চাদেরকেও দিনদার বানাবো, কারণ আমি যতই দিনের উপরে টিকে থাকার চেষ্টা করি না কেন, বিবি বাচ্চা যদি দিনের উপর টিকে না থাকে তাহলে দিনের উপর টিকে থাকা সম্ভব হবে কি ভাই? না। এমনি ভাবে মেরে ভারতবর্ষ আমার বিবি বাচ্চা আমি নিজে দিনদার, কিন্তু আমার প্রচুর দিকে দিনদারি নাই, তাহলে দিনের উপর টিকে থাকা সম্ভব কি? ফলে সব থেকে চতুর্থ যাতে আছে দিনদারি আছে আস্তে আস্তে দেশে পুরা দুনিয়াতে একদম উনি স্পষ্ট ভাবে বলছেন পাঁচ কাজ পাঁচ মাকামি কাজ মাকামি কাজ মাকামি কাজ। ফলে এলাকায় যখন নাকি আমি মেরে ভাই মসজিদকে কেন্দ্র করে ওই যে মেরে ভাই বস্তুর বুজুর্গ আমাদের বড়রা সুন্দর ভাবে কাজগুলো বিস্তারিত ভাবে মাকামি কাজগুলো খুলে খুলে বলেন, ওই কাজগুলো থাকতে নিজে প্রতিষ্ঠিত আঁকড়ে ধরব, তখন আল্লাহ তারা আমার এলাকায় দিনদার দিনদার করবেন, দিনের উপর চলা সবাই দিনের উপর চলবে, আমার বিবি বাচ্চাও দিনদার হবে, এমনকি আল্লাহ তাআলা আমাকেও দিনের উপর চলার তৌফিক দান করবেন. মেরে ভাই বস্তুর বুজুর্গম সকাল বিকাল এক পর্দবার মেরে ভাই কি করি যেমন কিনা এই চিন্তির ইহতিমাম করব, ফলে এমনি ভাবে সকালে বিকালে এক পর্দবার করে দুরূদ শরীফ পাঠ করব। বলে দুরূদ শরীফের তো অনেক ফজিলতা আমি আপনি জেনে থাকি, বলেন মেরে ভাই একটা দুরূদ আমি আপনি একটা পদ আমি আপনাকে বলে শোনাই, ওটা হলো যে ব্যক্তি কিনা একবার দুরূদ শরীফ নবীজির উপরে পাঠ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসে, ওই ফেরেশতা কিনা তার মার নাম তার বাপের নাম সহ নবীজির কাছে গিয়া ওই দুরূদ শরীফটা পৌঁছায় দিবে, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরুদশরীফ পাঠ করতেন। বলেন যে মেরে ভাই উত্তর বুজুর্গ আল্লাহ তাআলা আমাকে আপনাকে একশত বার মেরে ভাই সকাল বিকাল এবং বিকাল বেলা দুরুদশরীফ পাঠ করার তৌফিক দান করেন। মেরে ভাই দুরুদশরীফ অনেক হয়ে গেছে, কিন্তু সবচেয়ে উত্তম দুরুদশরীফ যেটা নাকি মেরে ভাই কিতাবের মাঝে আসছে, উনি বলেন যে ওইটা হলো বোখারি শরীফের মাঝে আসছে, ওইটা হলো ওই যে নামাজের মাঝে আমি আপনাকে দুরুদশরীফ পড়ে থাকি, যেটাকে দুরুদ ইব্রাহিমও বলে থাকি। মেরে ভাই উত্তর বুজুর্গ ওই দুরুদশরীফটাই চেষ্টা করবো করার জন্য, কারণ এই দুরুদশরীফটা কিনা নবীদের মুখ থেকে বাইরে হয়েছে। বলে যেই দুরুদশরীফ নবীদের মুখ থেকে বাইরেছে তার মাঝে যে কত অসংখ্য নূর তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মেরে ভাই উত্তর বুজুর্গ এই জন্য চেষ্টা করবো ওই নবী যেই নবী কিনা আমাদেরকে মেরে ভাই উত্তর বুজুর্গ আমাদের মতো মানুষের নাতাদের জন্য স্পেশাল দোয়াটা ওই কিয়ামতের দিন যাতে আমাদের সুপারিশ করেন, ওই সুপারিশে তুমি দেখে দিচ্ছেন ওই নবীটির সাথে সম্পর্ক বাড়ে। একজন সকালে একশত বার দূর শরীফ, বিকেলেও একশত বার দূর শরীফ, সাথে সাথে সকালে একশত বার নিজের অতীতের কৃত কাজের জন্য গোনা হয়ে গেছে, এই জন্য মাফ চাইব, ভবিষ্যতে করবো না, এখনো তওবা করবো, যেটাকে বলা হয় একশত বার, সকালে একশত বার, বিকালে একশত বার। সবাই কাম সকল মার্তাবার কি কসরত হো, কুরআন শরীফ মে আগর খুশহালি বালি জিন্দগি গুজারনা হম চাহতে হম আল্লাহ সে পুছে কি আল্লাহ হম খুশহালি বালি জিন্দগি গুজারনা চাহতে আল্লাহ কহেঙ্গে ইস্তিগফার কো ইউমতিউকুম মতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, ইস্তিগফার করো খুশহালি বালি জিন্দগি তুমি দেঙ্গে আল্লাহ আজাব তুমি চলা চাহতে তো আল্লাহ জবাব দেতে ওয়ামা কানা আল্লাহু লিয়াযিবাহুম وانت فيهم وما قال الله معذبهم وهم يستغفرون يعني نبی جی آج کے ہوتے ہوئے آپ کی امت پر عمومی عذاب نہیں آئے گا لیکن آج کی امت اگر استغفار کرے گی عمومی عذاب سے ہم ان کو بچا لیں گے یہ اللہ کا وعدہ ہے ہم طاقت چاہتے استغفار یزدکم قوتا الى قوتکم ہم مال چاہتے حلال مال حلال مال بہت ملے আম তোর হালাল মাল কম হতায় হারা বহুত হতায় তো তাদের হালাল মাল জাদা চাইয়ে তো আদমি যে ইস্তিগফার কি কসরত করে, লড়কা চাইয়ে ইস্তিগফার কি কসরত করে, বারিশ চাইয়ে ইস্তিগফার কি কসরত করে, খোলা সহ কালাম লিয়ে তকলে পর আল্লাহ যে দেতে হ্যাঁ বহি চিজ আল্লাহ ইস্তিগফার পর দেতে হ্যাঁ সুবহ শাম ইস্তিগফার কা ভি সো সো মর্তবা পড়নে কা আদমি ইহতিমাম করে। বলেন যে সকাল বিকাল একশত বার করে কোরআন শরীফ ও তেলাওয়াত করে ইহতিমাম করি, কোরআনে পাকের মাঝে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মেরে ভাই স্পষ্ট ঘোষণা করে দিতেন। পরে তোমরা কি শান্তির জিন্দগি চাও, আরে সুজলা সফলা জিন্দগি চাও কি, তাহলে বেশি থেকে বেশি ইস্তিগফার করো, ইউমাতিউকুম মাতাআন হাসানা, মানে তোমাদের জিন্দগিকে সুন্দর থেকে সুন্দর মেরে ভাই উত্তর বুজুর্গ ভালো থেকে ভালো জিন্দগি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। আরে তোমরা কি আল্লাহ পাকের আজাব থেকে বাঁচতে চাও, মানে আল্লাহ পাকের আজাব থেকে বাঁচতে চাইলে আল্লাহ পাকের কাছে অধিক পরিমাণে ইস্তিগফার করো। আল্লাহ যেটা জানার মান নবীজিকে সাথ করেন, ফলে আপনি থাকা সত্ত্বে আপনার উম্মতকে একদম সবরে ধ্বংস করে দেওয়া হবে না, এমনি ভাবে ফলে যদি উম্মত আল্লাহ পাকের আমার কাছে ইস্তিগফার করে ক্ষমা চায় মাফ চায় তাহলেও আমি তাদেরকে সমরে ধ্বংস করব না, এমনি ভাবে যদি নাকি কেউ চাই বের ভাই শক্তি চাই, ফলে শক্তি চাইলেও আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি ইস্তিগফার করবো, ফলে যদি নাকি মাল চাই ফলে দুনিয়াতে হালাল মালের খুব কমই হালাল মাল পাওয়া যায়, কিন্তু যদি নাকি হালাল মাহালাল মামা বেশি থেকে বেশি চাই অধিক পারে মনে করে পরিমাণে পাইতে চাই তাহলে আমার আপনার জন্য প্রত্যেকটাই ফলে বেশি থেকে বেশি আল্লাহ পাকের ইস্তিগফার করো হালাল মালও পেরিয়ে যাবে। আরে যদি নাকি বাচ্চা চাই ছেলে চাই ফলে বাচ্চা কাচ্চা আল্লাহ তারা অধিক পরিমাণে ইস্তিগফারের মধ্যে রেখে দিচ্ছেন, এমনকি মেরে ভাই বলে বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি থেকে বাঁচতে চাই, অনাবৃষ্টি থেকে বাহির হতে চাই, দুর্ভিক্ষ থেকে বাহির হতে চাই, তো দুর্ভিক্ষ অনাবৃষ্টি এই সব কিছু থেকে বাঁচার জন্য আল্লাহ তারা রাস্তা একটাই দিচ্ছেন ওই যখন অধিক পরিমাণে ইস্তিগফার। উনি বলেন সকাল বিকাল একশতবার করে ইস্তিগফার করবো, বলেন যে সমস্ত ওয়াদা আল্লাহ তারা তাকওয়ার সাথে সম্পর্কিত করছেন ওই সব ওয়াদা গুলোর কি আল্লাহ তারা কিনা মেরে ভাই ইস্তিগফারের সাথে জুড়ে দিচ্ছেন, পরে যখনই আমি ইস্তিগফার করবো আল্লাহ তারা আমার সেই সব গুলো দিয়ে থাকবেন। সশস্ত্রারা মানলা দিয়ে কি 10-12 মিনিট রক্ত হ্যাঁ সূরজ গরুব হলে সারা মজমা আয়া তমাম কে সাথ পেয়ার গাদরে তসবির নিকাল লে اور اپنے آپ کو فکر مشغول رکھے. جمعہ کے دن جمعہ غروب سے پہلے دعائیں بھی قبول ہوتی ہیں, اس لیے دعا میں بھی لگے. مغرب بعد انشاءاللہ تفصیل کا بیان ہوگا, اس میں بھی ہم شریک رہیں انشاءاللہ. اور سارا مجمع یہ نیت کرے کہ مرتے دم تک انشاءاللہ نمازوں کا جماعت کے ساتھ پڑھنے کا اہتمام کریں گے تو انشاءاللہ, اور دعوت کے کام کو اپنا کام بنا کر زندگی گزاریں گے انشاءاللہ. اور عورتوں میں دینداری آوے, بچے میں دینداری آوے, اس کی ذمہ داری آپ پر ہے, مردوں پر ہے. اللہ تعالیٰ شوہر سے بھی پوچھے گا اور بیوی سے بھی پوچھے گا شوہر کے بارے میں, شوہر پوچھے گا بیوی کے بارے میں کہ دین کہاں گیا. اللہ کے سامنے کھڑا ہونا ہوگا, جواب دینا ہے. اس لیے اپنے بیوی بچوں کا بھی دین کا فکر کرو کریں گے انشاءاللہ. بھائی اب جو ہے کشمی پوری کر لو بھائی, دس پندرہ باقی آتے এই জন্য সবার কাছে আজ করে একটা আবেদন থাকবে যে প্রত্যেকে মেহরবানি করে সব মন্দিরে ভর্তি করবো, সত্যি বাহির করবো, নিজেদের সত্যি হাত আদায় করবো. শুক্রবারে সূর্য ডুবার আগের মুহূর্তে সময়টা বড়ই দামি, আল্লাহ তালা এই সময়টার বড়ই দাম করেন. এই জন্য প্রত্যেকে দোয়ার মাঝে একবারের মাঝে মেরে ভাই সত্যি হাত আদায় করার মধ্যে লেগে যাবো. উনি বলেন সাথে সাথে এই কথারও প্রাধান্য করি যে পাঁচ বছর আমরা জমাতে সহিত আদায় করবো. ইহা তা থেকে ভাই ইনশাআল্লাহ এমনি ভাবে দাওয়াতের কাজকে নিজের জিন্দগির লক্ষ্য বস্তু বানায় করবো. এমনি ভাবে মেরে ভাই দুই বাচ্চার মেরে ভাই দিনদারিরও একটিমাম করবো. আর দিদিকে জিজ্ঞেস করবেন স্বামী সম্পর্কে, আর স্বামীকে জিজ্ঞেস করবেন স্ত্রী সম্পর্কে, মানে প্রত্যেকেই প্রত্যেকে দিনদারি সম্পর্কে জিজ্ঞেস করবেন আমার দিন কোথায় গেল. এই জন্য মেরে ভাই সময় অল্প আছে, প্রত্যেকেই শাস্তি করি বলে দোয়া এবং জিকির একটিমাম করি. মাগরিবের পরে বহুত বড় আহাম বয়ান হবে, ওই বয়ানের একটিমাম করি. জি ভাই, আমরা সকলে যাদের উর্দু আছে তো বৃহা তাদের জন্য বসে পড়ি. আর ভাই চেষ্টা সাথীদের কাছে আরো ধরল আমাদের ইজতেমার মধ্যে অনেক বিদেশি মেহমান আসছেন, তো ইংরেজি দেশগুলিতে মালয়েশিয়া